মায়ামিনা, ও মায়ামিনা, মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে, আব্বাজি তার, ও আব্বাজি তার নেই মাথায় কে বোলাবে হাত, আব্বাজি তার নেই মাথায় কে বোলাবে হাত, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, গরিব খানা নেই বিছানা রাখবো তোরে কোথায়, মরুলো ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, উলো ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, ঘরে আমার, ও ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত, ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, সবার সেরা নবী হয়ে ছেঁড়া কাপড় পরে, আর শীতের সময় কাপ লাগে খালি গায়ে ঘোরে, শীতের সময় কাপ লাগে খালি গায়ে ঘোরে, খোরমা পানি, ও খোরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, খোরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব করে, দুনিয়াতে কষ্ট দিয়ে আখেরাতে ভরে, দুনিয়াতে কষ্ট দিয়ে আখেরাতে ভরে, মঈদুল ইসলাম, ও মঈদুল ইসলাম সয়ে নেবে হাজারো আঘাত, মঈদুল ইসলাম সয়ে নেবে হাজারো আঘাত, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, www.anibas.in